السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا، إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. اخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. معزز و محترم حضرات مربیان کرام و دیگر مسلیان اعظام، اپر علاقار بیبین ستھان تھے کہ عادت و شربستر شاتھی بھینا، اللہ سبحانہ و تعالی مہان دربار لاکھ شکریہ گیابن کرچی جنہی آمدر کے پروتی جمار نیائے آج کیو মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। গত জুমাতে আমরা হুকুকুল ওয়ালিদাইন বা পিতা মাতার অধিকার সম্পর্কে আলোচনা পেশ করেছিলাম। আজকেও মূলত তারই বাকি অংশ আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক এনায়েত করেন। কুরআনুল করিমের সূরা বনি ইসরাঈল ১৭ নম্বর সূরার ২৩ নম্বর আয়াত থেকে আমরা তেলাওয়াত করেছিলাম, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের হক এবং নিজের অধিকার বর্ণনা করার পরেই পিতামাতার হক সম্পর্কে আলোচনা করেছেন। গত জুমাতে এই আয়াতের উপরে আমরা আলোচনা করেছিলাম, وقضى ربك الا تعبدوا الا اياه، الله رب العالمين এর চূড়ান্ত ঘোষণা এবং সিদ্ধান্ত, الا تعبدوا الا اياه، যে তোমরা এক আল্লাহর ইবাদত করা ছাড়া অন্য কারো ইবাদত, অন্য কারো আনুগত্য এবং দাসত্ব করবে না। এখানে আমরা স্পষ্ট করেছিলাম আনুগত্যের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতই চলবে, আর কারো ইবাদত চলবে না। ইবাদত বলতে শুধুমাত্র পাঁচ ওয়াক্ত নামাজ পড়াকে বোঝায় না। ইবাদত মানে শুধুমাত্র রমজান মাসের রোজা রাখাকেই বোঝায় না, এগুলো অবশ্যই মৌলিক ইবাদতের অন্তর্ভুক্ত। কিন্তু শুধু এগুলোই না, আমাদের সমাজ আমাদের জাতি মনে করে ইবাদত মানে হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা, হজ ফরজ হলে হজ করা, যাকাত দেওয়া। আমরা নামাজে দাঁড়িয়ে সব সময় আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা নাবুদু একমাত্র তোমারই গোলামি করি, ইয়াকা তোমারই শুধুমাত্র গোলামি করি, ইবাদত করি। কতক্ষণ? যদি শুধুমাত্র পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার নামই ইবাদত হয়, আর কিছু লাগবে না, তাহলে নামাজ পড়তে সারা দিনে ২৪ ঘন্টার মধ্যে কয় সময়, কত মিনিট সময় ব্যয় হয়? ঠিক মতো যদি পড়ে তাহলে ২ থেকে আড়াই ঘন্টা সময় ব্যয় হবে, তাহলে বাকি ২২ ঘন্টা আপনি কার গোলাম? ইয়াকা নাবুদু, আমরা তোমারই গোলামি করি, ২২ ঘন্টার ২ ঘন্টা মাত্র, বাকি ২২ ঘন্টা কার গোলাম? ইয়াকা নাবুদু, আমরা তোমারই কেবলমাত্র গোলামি করি, রমজান মাসে শুধুমাত্র, বাকি ১১ মাস কার গোলাম? ইয়াকা নাবুদু, আমরা কেবলমাত্র তোমার গোলামি করি, যদি হজ ফরজ হয় তাহলে হজ করতে যাই, তাহলে বাকি সময় তুমি কার গোলাম? বুঝা গেল, ইয়াকা নাবুদুর মধ্যে শুধুমাত্র এই কয়টা সীমাবদ্ধ না, এগুলো অবশ্যই মৌলিক ইবাদত, আমি এগুলোকে আবার ছোট করছি না, কিন্তু আপনি শুধুমাত্র নামাজ পড়লেন আল্লাহর হুকুম মতো, আপনার রাজনীতি, আপনার সমাজনীতি, আপনার অর্থনীতি, আপনার সমরনীতি, আপনার পররাষ্ট্রনীতি সবগুলো হচ্ছে আল্লাহর হুকুমের পরিপন্থী, আবার আপনি দাবি করছেন ইয়াকা নাবুদু, আল্লাহ তোমারই গোলামি করুন। আল্লাহ রাব্বুল আলামিনও মানব সৃষ্টির উদ্দেশ্য স্পষ্ট করে দিয়েছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং দানব জাতিকে জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র একটা উদ্দেশ্য নিয়ে, সেটা কি? আমার ইবাদত করবে শুধু মসজিদে। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ফিল মসজিদ, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি এজন্য যে শুধুমাত্র তারা গোলামি করবে মসজিদে এসে, বাকি ব্যবসা বাণিজ্যে আমার গোলামি দরকার নেই, আদালতে আমার গোলামি দরকার নেই, ব্যাংকে আমার গোলামি দরকার নেই, জীবনের সব ক্ষেত্রে নিজেদের মন গড়া মতো চলবে অথবা মানুষের তৈরি করা আইন দিয়ে চলবে, আর শুধুমাত্র নামাজটা পড়বে আমার হুকুম মতো, এই কি গোলামির অর্থ? তাহলে জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, এক্ষেত্রে কোন আপোষ নেই, এটার নামই উলুহিয়াত, আনুগত্য, ইবাদত। এটা যদি ক্লিয়ার না থাকে তাহলে বাকি সব বাদ। আমি প্রায় এটা বলি এবং যে কোনো আলোচনার শুরুতে আমি তাওহীদ নিয়ে কিছু আলোচনা করেই থাকি, কারণ তাওহীদ সম্পর্কে আমি বলেছি যে এটা ছাড়া যা কিছু সবগুলো শূন্য, জিরো, একটা দুইটা তিনটা লক্ষ শূন্য আপনি লেখেন, কোনো মূল্য নেই, যতক্ষণ পর্যন্ত এর আগে একটা সংখ্যা না লাগাবেন, এক লাগাই দেন, এক লাগানোর পরে এক শূন্য, দশ, দুই শূন্য, একশো, তিন শূন্য, এক হাজার, এরকম ভাবে একের মূল্য বৃদ্ধি পাবে যত শূন্য সংখ্যা বাড়বে। ঠিক এরকম ভাবে একজন লোক ইসলামে প্রবেশ করতে পারে না ততক্ষণ পর্যন্ত এক আল্লাহর আনুগত্য, এক আল্লাহর উলুহিয়তের স্বীকৃতি না দিবে। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, অকাল আল্লাহু, আল্লাহ তাআলা বলছেন, লা তাত্তাখিযু, তোমরা বানাইও না, ইলাহাইনে ইসনাইনে, দুইজন আল্লাহ বানাইও না, দুই আল্লাহ কেমনে বানায়? এভাবেই হয়ে যায়, মসজিদের আল্লাহ একজন, বাহিরের আল্লাহ অন্যজন। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, তোমরা দুই আল্লাহ তৈরি করে নিও না, আমরা তো আল্লাহ বানাই নাই। আল্লাহু আকবার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিসকে স্পষ্ট করে জান নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে কোরআন তেলাওয়াত করছেন, সাহাবায়ে কেরাম শুনছেন, আয়াত পড়া হচ্ছিল, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি, ইহুদি এবং খ্রিস্টানরা তাদের আহবার এবং রুহবানদেরকে, তাদের ধর্মীয় পণ্ডিতদেরকে, আলেমদেরকে এবং শাসক গোষ্ঠীকে তারা রব বানিয়েছে, আল্লাহ করিবেন রব বানিয়েছে। আদি ইবনে হাতেম এ সময় এসে উপস্থিত, হাতেম তাই ইতিহাস বিখ্যাত আরব, হাতেম তাইর পুত্র আদি, তিনি এসে উপস্থিত ইসলাম গ্রহণ করার জন্য। তার গলায় তখনও ক্রুশ ঝুলতেছিল, আদিতে বলা আছে অফি অনুকিয়া সলিম, আমার গলায় তখনও ক্রুশ ঝুলছিল, ইসলাম গ্রহণ করার জন্য আসলাম, এসেই শুনলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি, ওরা ওদের আহবার এবং রুহবানদেরকে, আহবার শিক্ষিত এবং শাসক গোষ্ঠীর মধ্যে যারা লিডার এদেরকে বলা হয়, রুহবান হচ্ছে যারা আবেদ এবাদতকারী, তার একটি দুনিয়া অর্থাৎ বৈরাগী, ওরা ওদের বৈরাগীদেরকে, আলেমদেরকে এবং শাসকদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে। আদি ইবনে হাতেম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটি কথা আছে, আমি ইহুদি আলেম, আবার পরবর্তীতে খ্রিস্টান হয়েছি, তারা সরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছি, এই দুই ধর্মের কিতাব সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে, কিন্তু আমরা তো আমাদের আলেমদেরকে এই কোরআনের আয়াত অনুযায়ী রব বানাবার কথা বলা হচ্ছে, আমি রব বানাই নাই। তাওরাত ইনজিলের কোথাও বলা হয় নাই যে আমরা আমাদের আলেমদেরকে, শাসক গোষ্ঠীকে রব বানিয়েছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন যে ব্যাখ্যা দিয়েছেন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা বলো তোমাদের আহবার এবং রুহবানগণ যদি কোন জিনিসকে হালাল বলে আখ্যা দেন তাহলে তোমরা হালাল মানো কিনা, তারা যদি কোন জিনিসকে হারাম ঘোষণা করেন তোমরা হারাম মানো কিনা, বলে হ্যাঁ তা তো করি, এই কাজটাই হচ্ছে রবের। এই কাজটা কার? এই কাজটা যে করে তাকেই রব বানানো হয়। তোমরা যেহেতু তাদের এই কমান্ডগুলো মেনে চলো, এইজন্য তোমাদের রব তারা হয়ে গেছে। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি, তারা তাদের আহবার এবং রুহবানদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে। এখন আমাদের সমাজে, আমি এটা সবসময় বলে থাকি যে আমাদের সমাজে আমরা রব বানাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন আমাদেরকে হালাল হারামের গাইডবুক হিসেবে, চলার পাথর হিসেবে, জীবনের গাইড হিসেবে। আমরা আমাদের জীবনে অনেক কিছুকে হালালকে হারাম করেছি, এটাও দুই শ্রেণীর লোকেরা করেছে। আমাদের সমাজে দুই শ্রেণীর লোকই আছে, এক শ্রেণীর শাসক হচ্ছেন যারা হালালকে হারাম করেন, আল্লাহ বলেছেন সুদ হারাম, এরা বলছে না সুদ বিন অর্থনীতি চলতেই পারে না, আল্লাহ বললেন ঘুষ হারাম, ওরা বলল ঘুষ ছাড়া কেমনে কাজ করে, আমলা নীতি চলতেই পারে না। অবশ্য এটাকে হালাল করে নাই, বৈধতা দেয় নাই, কিন্তু এটা এমনি নির্জামিলে হালাল করে। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কতগুলো কানুন দিয়েছেন, চোরের বিচার, ডাকাতের বিচার, হত্যার বিচার, জেনারেল বিচারের বিচার। আমাদের শাসক গোষ্ঠী বললেন যে এটা চলে না, এই যুগে আল্লাহর বিধানকে পরিবর্তন করে বিকল্প আইন তৈরি করে দিল, এ হচ্ছে একদল শাসক। অপরদিকে যাদব আলেম শ্রেণী রোহবান, তাদের বক্তব্য হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন দিয়ে গেছেন এটা যথেষ্ট না, আরো কিছু বাড়াই করবে। মানুষ মরার থেকে শুরু হয়, তিন দিন পরে একটা মিলাদ দিতে হবে, চল্লিশা করতে হবে, মৃত্যু বার্ষিকী করতে হবে, এরপরে তরিকা শুরু হয়, খাজা পাওয়ার তরিকা, গাঁজা পাওয়ার তরিকা, ল্যাংটা পাওয়ার তরিকা, তিস্তিয়া তরিকা, নকশাবন্দিয়া তরিকা, মুজাদ্দিদি তরিকা, সুলতানিয়া তরিকা, এই হাজার তরিকা, এবং সেই তরিকার আলাদা জিকিরও আছে। এদের কাছে আবার শরীয়ত আলাদা আছে, শরীয়তে যা জায়েজ ওদের কাছে জায়েজ না। আকীদাগত পরিবর্তন করেছে এই দুই শ্রেণীর লোকেরা, ইসলামের সর্বনাশ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহর চূড়ান্ত ঘোষণা, লা তা'বুদু, তোমরা কারো ইবাদত করবে না, আনুগত্য করবে না, গোলামি করবে না, ইল্লা ইয়াহু, একমাত্র সেই আল্লাহর আনুগত্য ছাড়া। জীবনের সব ক্ষেত্রে আল্লাহর গোলামি, আল্লাহর আনুগত্য করতে হবে, এইটা বয়ন করে। এই জন্য শিরিক, এর বিপরীত আল্লাহর ইবাদত করার বিপরীত যেটা, ওটা কি? তাওহীদের বিপরীত কি? অংশীদারিত্ব। অংশীদারিত্ব এমন একটা বিষয় যেটা দুনিয়ার কেউ পছন্দ করে না। আমি প্রমাণ দেই, আপনি দেখলেন যে আপনার ছেলে ছোটবেলা থেকে আপনাকে বাদ দিয়ে আরেকজনকে আব্বা ডাকে, ছোটবেলায় মাফ করবেন যে এটা না বুঝছে, এরপর বড় হওয়ার পরেও আপনাকে বাদ দিয়ে আরেকজনকে আব্বু ডাকে, কি বলবেন এখন? এ শিরিক করলো, আপনাকে আব্বু ডাকে আবার আরেকজনকেও ডাকে, আপনি পিটাই শুরু করবেন। এর চেয়ে যদি আরো সামনে যাই, আপনি দেখলেন যে রাতের বেলায় আপনার বিছানায় অন্য একজন পুরুষ আছে, স্ত্রী তাকে ডেকে নিয়ে আসলো, আপনার লোকটাকে বহির তো আরেকজন আমার অংশীদার, আপনি কি করবেন? যদি ভালো পুরুষ হয় তাহলে বলে জবাই করে থাকবে, দুইটাকে একত্রে জবাই করতে হবে। তো যাই হোক, এভাবে শিরিক, একজন স্বামী তার স্ত্রীর সঙ্গে কেউ অংশীদার হোক এটা বরদাস্ত করতে পারে না। এমনকি সন্দেহ করার সময় এই সন্দেহ করে সে পাগল হয়ে যায়, তার স্ত্রী কেন আরেকজনকে সে কথা বলে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, আর আপনি আল্লাহর সঙ্গে শিরিক করবেন, আল্লাহর পরিবর্তে আরেকজনকে বাপ ডাকবেন, যা অমুকের সাহায্য চাই, আপনি অঙ্গীকার করছেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে ই সাহায্য চাই, ও না, তোমার কাছে ই, তোমার কাছে ও না, ও হলে শিরিক হয়ে যাবে। আর এই লোকটা গিয়ে মাজার গিয়ে বলে কি, কেউ ফেরে না, খালি হাতে খাতা পাওয়া দরবার। এই লোকটা আবার কবিতা পড়ে, আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেলেন খালি হয়ে, রাসুলের ধন খাজাকে দিয়ে রাসুল গেলেন খালি হয়ে, রাসুলের ধন খাজায় পেয়ে লুকিয়েছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। এই গান গায় না যাচ্ছে, মাজারে লেখাও আছে, আজমিরে লেখা, সুন্দর উর্দুতে কবিতা সুন্দর লেখা আছে, ইয়া আসমান হায় তেরা ইয়া জমিন হায় তেরি মকসুদ মেরা কর দে পুরা এ খাজা আজমিরি। এইভাবে মাজার গুলোতে যা হচ্ছে, টাকা পয়সা দেওয়া হয় মাজারওয়ালাকে, মাজারওয়ালা টাকা পয়সা দরকার আছে নাকি? এইভাবে শিরিক আর বেদাত দিয়ে সাইলাব করে তারপরে আল্লাহর ইবাদত করা হচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, এক আল্লাহ ছাড়া অন্য কারো আনুগত্য করবে না, কারো কাছে কোনো প্রার্থনা করবে না, কোনো ভায়া মাধ্যম দরকার নেই, ইয়াকা নাবুদু ডাইরেক্ট না ভায়া মাধ্যমে, ইয়াকা নাবুদু আমরা তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, কোনো ভায়া মাধ্যম আছে কিনা। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদ্উনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দিব, তোমার ডাক দিতে দেরি হবে, আমার সাড়া দিতে দেরি হবে না। ওয়াকালা রাব্বুকুম উদ্উনি আস্তাজিব লাকুম, তোমাদের রবের পক্ষ থেকে ঘোষণা হচ্ছে, উদ্উনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দিব। আল্লাহ যদি জঙ্গলে থাকি, কিবলা কোন দিক খুঁজে পাচ্ছি না, তাহলে কি হবে? আল্লাহ বলছেন, ফাইনামা তুবাল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকে তাকাও সেদিকে আল্লাহ রয়েছেন। আল্লাহ তুমি কত কাছে আছো, কোরআন আপনাকে জানিয়ে দিবে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা আমি তোমার গর্দানের সাহারাগের চেয়েও কাছে আছি। উদউনি আস্তাজিব লাকুম, তোমার গর্দানের সাহারাগের চেয়েও কাছে আছি, তুমি আমাকে ডাক দিতে দেরি করবে, আমি তোমার ডাকে সাড়া দিতে কোনো দেরি করব না। ওয়াইদা সালাকা ইবাদি আননি ফা ইন্নী করিব। হে নবী, আপনাকে যদি লোকেরা জিজ্ঞাসা করে আমার সম্পর্কে আমি কোথায় আছি, ফা ইন্নী করিব, আমি বান্দার কাছেই আছি। উজিবু দাওয়াত আদাই ইদা দানি, উজিবু আমি জবাব দেই, আমি সাড়া দেই। উজিবু দাওয়াত আদাই, দাওয়াত আদাই, যে ব্যক্তি আহ্বান করে আমাকে ডাকে তার ডাকে আমি সাড়া দেই। ইদা দানি, যখন সে আমাকে ডাকে তার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তার ডাকে সাড়া দেই। এই জন্য ইয়াকা নাবুদু, ইবাদত করব কার, তোমার কাছেই সাহায্য চাই, তোমার কাছে এই সাহায্য চাই, সাহায্য তো কার কাছে। ইয়াকা নাবুদু ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে আলোচনা করছিলাম। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু লা তা'বুদু, কারো আনুগত্য তোমরা করবে না, কারো কথা মানবে না, কারো কথার সামনে মাথা ঝুঁকাবে না। লা তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র তারই আনুগত্য করবে। যদি এখানে অন্য কাউকে নিয়ে আসো শিরিক হবে, কি হবে তা? শিরিকের গুণ আল্লাহ ক্ষমা করবেন, মানে মৃত্যু যদি হয়ে যায় শিরিক করা অবস্থায়, শিরিক যদি না থাকে, মারা গেল, অন্য যে কোনো গুণ আছে আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে ক্ষমা করে অথবা শাস্তি দিয়ে অবশ্যই জান্নাত দিবেন। কিন্তু যদি কোনো ব্যক্তি শিরিকের গুণা নিয়ে মৃত্যুবরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না বলে কোরআনে ঘোষণা দিয়েছেন, কোরআনের পরিষ্কার আয়াত। ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ। ইন্নাল্লাহ লা ইগফিরু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি, যে তার সঙ্গে শরীক করা হয়, আল্লাহর সঙ্গে যদি শরীক করা হয়, তাই ইবাদতের ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে শিরিক করা হলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ওয়াইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া যত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে সব ক্ষমা করে দিবেন, কিন্তু শিরিক ক্ষমা করবেন না। একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে সওয়ারিতে বসায়, ঘোড়ায় বসে পিছনে উনি আল্লাহ রাসূল সামনে, বলেন মুআজ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর কি হক আছে আর আল্লাহর উপরে বান্দার কি অধিকার আছে? হক মুআজ বললেন যে আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তিনবার প্রশ্ন করলেন, তিনবারই একই উত্তর দিলেন, এটা গুরুত্ব বোঝাবার জন্য যে তোমাকে এই কথাটা আমি উত্তর দিচ্ছি, এই জন্য প্রশ্ন করেছেন। সাহাবিরা বুঝেন, কাজে নিজের পক্ষ থেকে আন্দাজ উত্তর দেওয়া শুরু করেন না, আমরা কাকে প্রশ্ন করলে উত্তর দেওয়া শুরু করে দেয়। এই প্রশ্ন হচ্ছে মূলত, আমি যে কথা তোমাকে বলবো তা গুরুত্বপূর্ণ কথা, তুমি কি জানো যে আল্লাহর কি হক আছে বান্দার উপরে, বান্দার উপরে আল্লাহর কি হক আছে? উনি বললেন আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে এই, বান্দার কাছে আল্লাহর পাওনা, আল্লাহর অধিকার, তা হচ্ছে আইয়া আবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, বান্দা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সঙ্গে আর কাউকে শরীক করবে না, এটা আল্লাহর পাওনা। আর বান্দার পাওনা আল্লাহর কাছে কি? বান্দার অধিকার, অধিকার বলা হয়েছে এখানে, আল্লাহ তার অধিকার দিয়েছেন, নতুবা আল্লাহর কাছে দাবি করার কেউ নেই। বান্দার অধিকার হচ্ছে আল্লাহর কাছে এই, যে বান্দা আল্লাহর সাথে শরীক করবে না তাকে জাহান্নামে শাস্তি না দেওয়া। কাজেই এখানে পরিষ্কার হয়ে গেল, শিরিক যদি না করে সে যত বড় অন্যায় করুক না কেন, শাস্তি ভোগ করে হোক অথবা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত হয়ে হোক, একদিন না একদিন জান্নাতে যাবি, কিন্তু শিরিক যদি করে, এই জন্য শয়তানও খুব চালায়, জাহান্নামে নিতেই হবে, সেজন্য যে কোনো মাধ্যমে হোক শিরিক করাতে হবে। এই জন্য মাজারের শিরিক, পীরের শিরিক, সাদা বাবার শিরিক, বিভিন্ন লাইনের শিরিক দিয়ে মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য সবসময় চেষ্টা করে। এই জন্য আয়াত আমাদের খুব খেয়াল রাখতে হবে, অকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ভাবে ঘোষণা করছেন, সিদ্ধান্ত দিচ্ছেন, ফয়সালা দিচ্ছেন, আদেশ করছেন, লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর কথা বলার পরেই আল্লাহ তাআলা বলছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৌজন্যমূলক আচরণ করো। এখানে ছয়টা কথা বলেছেন, মূলত আজকে সেই ছয়টা কথা বলার উদ্দেশ্য। এক নাম্বার হলো অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি ইহসান করবে, পিতা মাতার প্রতি ইহসান করতে হবে। ইহসান এর অর্থ হচ্ছে এই, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, যেরকম তোমরা তোমার নিজের বাচ্চাকে ভালো খাবার দাও, নিজের বাচ্চার প্রতি খেয়াল রাখো, ঈদের সময় কাপড় দাও, জুতা কাপড় কিনে দাও, ঠিক তেমনি ভাবে তোমার পিতার প্রতি সে আচরণ করবে। অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৌজন্যমূলক আচরণ করো, ভালো আচরণ করো। এই আচরণ বলতে তার যা প্রয়োজন, পোশাক আদি, খাওয়া দাওয়া, এরকম ভাবে তাকে নিয়ে ঘুরতে যাওয়া, নিজের স্ত্রী সন্তান নিয়ে ঘুরতে যায় আর বুড়া বাপকে ঘরে রেখে যায় পাহাড়দারি করার জন্য, এবং এর চেয়েও জঘন্য বর্তমান সভ্যতার যুগে আধুনিক বিশ্বগুলো কি করলো, মা বাপ যখন বুড়ো হয়ে যায় তখন তারা ঘরে থাকলে সমস্যা, এই জন্য ওদের জন্য আলাদা ঘর তৈরি করেছে সরকার, ওল্ড হোম, বুড়াদের ঘর। বাংলাদেশে নাকি আছে, শেরে বাংলা নগর নাকি তৈরি করেছে একটা, এখানে যে বুড়ারা ঝামেলা করে এদের সব ঘরে ওখানে পাঠাই দাও, এরা এই ছেলের বিয়েতে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না, কার্ড পাবে ওখানে, ওখানে হয়তো খাবার পৌঁছে দিতে পারে দয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৌজন্যমূলক আচরণ করো, তার খাওয়া দাওয়া, তার পোশাক আদি, এগুলোর প্রতি খেয়াল রাখবে। এরপরে দুই নাম্বার, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন, যদি তাদের দুইজন অথবা কোন একজন বৃদ্ধ অবস্থায় তোমার কাছে উপনীত হন, ফালা তাকুল লাহুমা উফফিন, তাহলে তাদের কোন আচরণে উফ বলো না, অথবা তোমার কোনো কষ্ট তুমি উফ বলো না। দুরকম হতে পারে, তুমি যদি কোনো বিপদে আপদে পড়ো তাদের সামনে উফ বলো না, কারণ তোমার কষ্ট তাদেরও কষ্ট। এক তর্জমা এটা, আর একটা হচ্ছে ভাবে ফালা তাকুল লাহুমা উফফিন, তাদের কোনো ব্যবহারে তাদের কোনো আচরণে উফ বলো না। ওয়ালা তানহারহুমা, তিন নাম্বার কাজ হলো ওয়ালা তানহারহুমা, ওদেরকে ধমক দিয়ে কথা বলো না, ধমক দিও না, তাদের আচরণ তোমার কাছে এখন অনেকটা অপছন্দ হতে পারে। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলো না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, চার নাম্বার হচ্ছে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে নম্রভাবে কথা বলো, নরম ভাষায় কথা বলো। পাঁচ নাম্বার ওয়াকফিদ লাহুমা জানাহাদুল্লি মিনার রহমাতি, এখন তাদের খেদমতের প্রয়োজন আছে, কাজী সব সময়ের জন্য তুমি নম্রভাবে তোমার ডানা তাদের খেদমতের জন্য বিছিয়ে দাও। চাকর রেখে দিল আর সে কি করলো কিনা তা না, তার নিজের হাতে তোমার খেদমত করো। ওয়াকফিদ লাহুমা জানাহাদুল্লি মিনার রহমাতি, নিজের খেদমতের ডানা বিছিয়ে রাখো, এমন না যে অনলাইনে দোয়া পড়াও, কবে মরবে কি সুন্দর দোয়া করায়, সামনে খাজে গান পড়ায়, আর কাজে দোয়া করেন যে হায়াত থাকলে আল্লাহ তাআলা সুস্থ করে দেয়, আর হায়াত না থাকলে ইমানের সঙ্গে মৃত্যু দিয়ে দেয়, আমি এই ঝামেলা পড়াইতে পারছি না। আর হুজুর আমার দোয়া করে আল্লাহ তাআলা কি সুন্দর এক নেয়ামত দিলেন, যে তোমার বৃদ্ধ পিতা মাতাকে খেদমত করো। তোমার জান্নাতুকা নারুকা, পিতা মাতা তোমার জান্নাত অথবা জাহান্নাম, তাদের খেদমত করো, তারা সন্তুষ্ট দোয়া করলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, আর অসন্তুষ্ট বদ্ধ করে জাহান্নামে যেতে হবে। আর সেখানে দোয়া করা হচ্ছে যে পিতা মাতাকে তাড়াতাড়ি সুন্দর দোয়া করে, হায়াত থাকলে যেন আল্লাহ তাআলা জীবিত রাখেন, সুস্থ করে দেন, ভালো করে দেন, হায়াত না থাকলে তাড়াতাড়ি মরে যায়। আল্লাহ তাআলা কি বললেন, আফিদ লাহুমা জানাহাদুল্লি মিনার রহমাতি, রহমাতের ডানা, তোমার বিনয়ের ডানা, খেদমতের ডানা বিছিয়ে দাও। পাঁচ নাম্বার গেল, ছয় নাম্বার অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর বলো রব্বুল আলামিন তুমি তাদের প্রতি দয়া করো, করুণা করো, আদর সোহাগ দিয়ে তাদেরকে লালন পালন করো। রব্বি ইরহামহুমা, তাদের প্রতি দয়া করো, কামা রব্বায়ানি সগীরা, যেরকম ভাবে শিশু অবস্থায় তারা আমার প্রতি দয়া করেছে। এমনি ভাবে কোরআনুল কারিমে আপনার দয়াকে, আবেগকে আরো উৎসাহিত করার জন্য কোরআন আরো সুন্দর করে বলে সূরা আকাফ অর্থাৎ 46 নম্বর সূরার 15 নম্বরতে বলা হয়েছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আল্লাহ তাআলা বলছেন আমি ওসিয়ত করেছি, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, ওয়াসাইনাল ইনসানা, আমি ইনসানকে ওসিয়ত করেছি মানব জাতিকে ওসিয়াত করেছি বিওয়ালিদাইহে, তাদের পিতা মাতার ব্যাপারে এহসানান, সৌজন্যমূলক আচরণ করার জন্য, ভালো ব্যবহার করার জন্য, সদাচরণ করার জন্য। কেন? হামালাতহু উম্মুহু কুরহা, তার মা তাকে বড় কষ্ট করে পেটে ধারণ করেছে, এক নম্বর কষ্ট। দুই নম্বর কষ্ট করলো ওয়াদাতহু কুরহা, এবং অত্যন্ত কষ্ট করে তাকে প্রসব করেছে, তাকে জন্ম দিয়েছে। এরপরে ওয়াহামলুহু ওয়াফিসালুহু সালাসুনা শাহরান, এবং তারপরে তাকে বহন করা, লালন পালন করা, ৩০ মাস পর্যন্ত তাকে দুগ্ধ পান করানো, লালন পালন করেছে। হাত্তা ইদা বালাগা শুদ্দাহু অবালাগা আরবাঈনা সানাতান, এরপরে যখন ৪০ বছর বয়স উপনীত হলো, বড় হয়ে গেল, ক্বালা রাব্বি আউযিনি আন আশকুরা নিয়ামাতাকা আল্লাতী আনআমতা আলাইয়া, এবারে সে বলবে, আল্লাহর কাছে আলা শিখাচ্ছেন এটা, রব্বি, হে আমার রব, আউযিনি, আমাকে তুমি তৌফিক দাও, আন আশকুরা নিয়ামাতাকা, আমি যেন তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাতী আনআমতা আলাইয়া, তুমি আমার প্রতি যে নিয়ামত দান করেছো, আমার দুটো হাত দিয়েছো, দুটো পা দিয়েছো, নাক দিয়েছো, চোখ দিয়েছো, কান দিয়েছো, আমার মস্তিষ্ক দিয়েছো, মেধা দিয়েছো, শক্তি দিয়েছো, আল্লাহ তুমি যত নিয়ামত দিয়েছো এই সব নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করতে পারি, সে তৌফিক দাও, এবং ওয়ালা ওয়ালিদি, আর আমার ওয়ালা ওয়ালিদাইয়া, আমার পিতামাতা উভয়জন, তাদের প্রতি যেন শুকরিয়া আদায় করতে পারি। এটা আল্লাহকে দোয়া করতে হবে যে আল্লাহ আমার পিতামাতার খেদমত করা, তাদের সাথে ভালো ব্যবহার করা তুমি তৌফিক দাও। ওয়ান আমালা সালিহান তারদাহু, আর যেন আমি নেক আমল করতে পারি যাতে তুমি সন্তুষ্ট হতে পারো। আমল করতে হবে, নিজের আমল করতে হবে, এমন না যে আবার শুধুমাত্র কি করলাম, পিতামাতার খেদমত করলাম আর নামাজ বাদ দিলাম কারণ জান্নাত পেয়ে যাব। ওয়ান আমালা সালিহান তারদাহু, আমি যেন আমার নেক আমলগুলো ঠিক মতো করতে পারি, ওয়া আসলিহলি যুররিয়াতি, আর তুমি আমার সন্তানদেরকেও সংশোধন করে দাও, ভালো করে দাও, আসলিহলি যুররিয়াতি, দোয়া করতে হবে সন্তানদের জন্য। ইন্নি তুবতু ইলাইকা ওয়া ইন্নি মিনাল মুসলিমিন, আমি তোমার কাছে তওবা করছি এবং আমি একজন মুসলিম, ঘোষণা করছি আমি একজন মুসলিম। এইভাবে সূরা হাকাফ ৪৬ নম্বর সূরা ১৫ নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সুন্দর করে মায়ের যে কষ্টগুলো এবং মা বাবার যে ত্যাগগুলো সেগুলোকে সুন্দর করে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আরো একটা সূরাতে বলেছেন, সূরা লোকমানের ১৪ নম্বর আয়াতে, ৩১ নম্বর সূরা এর ১৪ নম্বরতে বলেছেন, আওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়া হানানা আলা ওয়াহানিন আফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। এখানে একই ধরনের বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতার প্রসঙ্গ তুলে আলোচনা করেছেন। কোরআনের আরেক জায়গায় আছে সূরায়ে নিসা ৪ নম্বর সূরা ৩৬ নম্বর আয়াতে, ওয়া আবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এখানেও প্রথমে আল্লাহ তাআলা তার তাওহীদের আলোচনা করলেন, ওয়া আবুদুল্লাহা, এক আল্লাহর ইবাদত করবে, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করবে না। এরপরে পরবর্তীতে উল্লেখ করছেন, আবিল ওয়ালিদাইন ইহসানা, পিতা মাতার সাথে সৌজন্যমূলক আচরণ করবে, ভালো ব্যবহার করবে। অনেক জায়গায় কোরআনের বহু জায়গায় আলোচনা হচ্ছে এরকম ভাবে। সূরা মারিয়মে ১৯ নম্বর সূরার ১৪ নম্বরে বলা হয়েছে, আবাররাম বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জব্বারান নাসিয়া, হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলা হচ্ছে, আবাররাম বিওয়ালিদাইহি, হযরত জাকারিয়া আলাইহিস সালাম সম্পর্কে বলা হচ্ছে, আবাররাম বিওয়ালিদাইহি, পিতা মাতার সাথে ভালো আচরণকারী, ওয়া লাম ইয়াকুন জব্বারান নাসিয়া। এরকম আরো বহু আয়াত কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন মা বাবা সম্পর্কে। এরপরে আমরা দেখি মা বাবার মধ্যে মায়ের গুরুত্বটা হাদিসে বেশি দেখা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আখদিমু বাদা আল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করার পরে, তাদের ইবাদত করার পরে আমরা কার কথা শুনবো, কার কথা মানবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মাকা, তোমার মায়ের খেদমত করো, তার কথা শুনো। সাহাবী আবার প্রশ্ন করলেন, আবার একই উত্তর আসলো, তিনবার একই প্রশ্নের একই উত্তর। এবারে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি, আল্লাহর হুকুম পালন করার পরে, আল্লাহর আনুগত্য রস, আল্লাহর রাসূল আনুগত্য করার পরে যার কথা মানতে হবে সে হচ্ছে আমার মা, বলুন তারপরে কার কথা মানবো? চতুর্থ নম্বরে কি বলেন, আবাকা, তোমার আব্বার খেদমত করো, আব্বার কথা মানো। তাহলে বোঝা যায় যে মায়ের গুরুত্ব স্থান অনেক বড়, অনেক বেশি, কারণ কষ্ট মায়ের বেশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাবা সম্পর্কে বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত, বুখারী হাদিস, আল্লাহ তাআলা তোমাদের উপর হারাম করেছেন তোমাদের মায়েদের সঙ্গে অবাধ্য হওয়া, তাদের নাফরমানি করা হারাম করে দিয়েছেন, মায়ের অবাধ্য হওয়া হারাম করে দিয়েছেন। এরপরে আর এক হাদিসে বলা হচ্ছে, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা, তিন প্রকারের মানুষ জান্নাতে প্রবেশ করবে না, আল আকুল ওয়ালিদাইহি আদাইয়ুসু আর রিজালাতু, এক নম্বর হচ্ছে আল আকুল ওয়ালিদাইহি, যে ব্যক্তি পিতামাতার সাথে অবাধ্য হয়, পিতামাতার কথা শুনে না, মা বাবার সঙ্গে বেয়াদবি করে, এই বেয়াদব সন্তানের আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। আদাইয়ুস, দুই নম্বর হচ্ছে দাইয়ুস, মেয়ে লোক বা পুরুষ যারা আল্লাহর হুকুম মতো চলে না, পর্দা করে না, নারীর সঙ্গে বেপর্দা চলে, বেহায়াপনা করে, এই দাইয়ুস গুলো। আর তিন নম্বর হচ্ছে রেজালাতু, যারা পুরুষের সুরত ধারণ করে, মেয়ে লোক হইয়া, এখন দেখে না মেয়েরা কেমন করে টাইট প্যান্ট পরে তারপরে কি করে, এটা বলা হয় রাজিলা। এই তিন প্রকারের মানুষ জান্নাতে প্রবেশ করবে না। এখন তো এই জন্য মাও হতে হবে, সন্তান যে বেয়াদবি করে শব্দ সন্তানদের দেওয়া ঠিক হবে না। মা যদি ঠিক হয়, আমি সেই প্রসঙ্গটা একটু পরে বলতেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, তিরমিজির হাদিস, মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি নিহিত রয়েছে এবং পিতা মাতার সন্তুষ্টির মধ্যে, অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি নিহিত রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন মুসলিম হাদিস, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাল, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতিন মাবরুরা, যেই নেক সন্তান, যেই ভালো সন্তান, পিতামাতার দিকে সন্তান, পিতামাতার চেহারার দিকে রহমতের দৃষ্টিতে, দয়ার দৃষ্টিতে তাকায়, তার খেদমত করা, তার ভালো কি করতে পারে এই জন্য তাকায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরা, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে একটা হজ্জে মাকবুলের সওয়াব দান করেন। মুসলিম শরীফে সহিহ হাদিস এটা। এরকম ভাবে বাইহাকি শরীফে আরেকটা হাদিস আছে, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানে মাফতুহান মিনাল জান্নাহ, যে ব্যক্তি সকালবেলা উঠে আল্লাহর হুকুম পালন করার পরে মা বাবার কথা মতো চলে, বাবার দিকে আনুগত্য করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেন। এরকম আরো অনেক হাদিস আছে, কিন্তু শর্ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এরকম নেক সন্তান যে দিবেন সেজন্য মা বাবাকেও সৎ হতে হবে। মা যদি মরিয়ম হয় তার সন্তান ঈসা আলাইহিস সালাম হয়, মা যদি আসিয়া হয়, হাজেরা হয়, মা যদি হাজেরা হয় সন্তান ইসমাইল হয়, কি সুন্দর আনুগত্য। বাপ বলছে যে আমি আদিষ্ট হয়েছি আল্লাহর পক্ষ থেকে, তোমাকে জবাই করতে হবে, কোন অবাধ্যতার কিছু আছে? ইয়া আবাতি ফাল মা, তোমার কি সুন্দর কথা, ইন্নি রাইতু ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা, এ আমার প্রিয় পুত্র, ইয়া বুনাইয়া আমার আদরের পুত্র, ইন্নি আরা ফিল মানামি আমি স্বপ্নে দেখেছি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি, আন আযবাহাক তোমাকে জবাই করার জন্য, ফানজুর মাদা তারা, বলো তোমার এ বাবার মত কি? সন্তান কি বলছে? ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন, ইয়া আবাতি ও আমার আব্বা জান, এ ফাল মা তুমার, তুমি আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছো তা তুমি করো, সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন, তুমি আমাকে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে, ইনশাআল্লাহ বলছেন এখানে, আমাকে ধৈর্যশীল পাবে, সবর পাবে, সবরকারী পাবে। কি সুন্দর সন্তান! আর যদি সন্তানদের প্রতি আপনার যে হক আছে তা আদায় না করেন, তাহলে সন্তান কি করবে? এক ছেলে তার বাপকে মারতে মারতে দরজা বন্ধ হয়ে গেছে, তখন বাপ বললো যে দেখো তুমি আমাকে আর পিটিও না, আর কষ্ট দিও না, কারণ আমি তো আমার বাপকে এ পর্যন্তই এনেছিলাম, আমি তো আমার বাপকে এ পর্যন্তই এনেছিলাম। কাজে আপনি যেরকম ভাবে আপনার পিতা মাতার সঙ্গে আচরণ করবেন, আপনি মরার জন্য খতম পড়াইবেন, জেনে রাখবেন আপনার বৃদ্ধবাসে আপনার সন্তানরা মরার জন্য খতম পড়াবে, এটা পরিষ্কার। তুমি যেরকম ভাবে তোমার সন্তান থেকে ব্যবহার আচরণ আশা করছো, তুমি তোমার বাবার সঙ্গে সে আচরণ করো। এজন্য মা বাবকেও, মা বাবার কতগুলো দায়িত্ব আছে। এখন মা বাবার প্রথম দায়িত্ব কি? মা বাবার প্রথম দায়িত্ব হচ্ছে সন্তানের কানে আদান দিয়ে দেওয়া, তাওহীদের বাণী শুনিয়ে দেওয়া। এখন এটা যাদের না হতে পারে সেজন্য জন্ম হাসপাতালে। দুই নাম্বার কাজ হলো সুন্দর একটা নাম রাখা। নাম তো সুন্দর রেখেছি, বল্টু, জন্টু, মন্টু, পিন্টু, রিঙ্কু, ঝিঙ্কু, কত নাম আছে না। এই নামগুলো রাখলো আল্লাহ রাসূলের দরবারে একটা ঘটনা এসেছে হাদিস শরীফে যায়। একজন সাহাবী অভিযোগ করে তার সন্তানের বিরুদ্ধে, সন্তান সব শুনলো, বললো আব্বা ইয়া রাসূলুল্লাহ, আমার কি আমার প্রতি বাবার কোনো দায়িত্ব ছিল না? বলে অনেক দায়িত্ব ছিল, দায়িত্বগুলো বললেন। তার মধ্যে একটা আসলো যে ভালো একটা নাম রাখা, অর্থবোধক নাম রাখা। সবচেয়ে ভালো নাম আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল করিম, আল্লাহর নামের সঙ্গে আব্দুল যুক্তের নাম রাখা। নাম ছিল ওই লোকটার মুর্রা, মুর্রা মানে তিক্ত। তো ওই বাচ্চা বলল যে রাসূলুল্লাহ আমার আব্বা তো ভুল করেছেন, আমার নাম রেখেছেন মুর্রা, তিক্ত। মুর্রা মানে তিতা, তো আমার নাম রেখেছেন মুর্রা, আমি সেই মুর্রাগিরি করি মাঝে মধ্যে, তিক্ত করি, উত্তক্ত করি তাকে। এই জন্য মনে রাখতে হবে নাম রাখার ক্ষেত্রে নামের প্রভাব আছে। একজন এসে দিন আসতে কোরআন শরীফে নাম পাইছে কয়েক মাস আগে, এটা নাম পাইছে সূরা ইয়াসিনের মধ্যে, ওয়াহিয়া রামিম, নাম রাখলো সন্তান রামিম, কোরআনে পাইলে রেখে দিল, অর্থ জানা দরকার। আর রামিম অর্থ হচ্ছে পুরাতন হাড্ডি, শুকিয়ে যে হাড্ডি শুকিয়ে একেবারে পুরাতন হয়ে গেছে, ওগুলোর নাম কি? এটার ঘটনা আছে। আল্লাহ রাসূলের দরবারে একজন পুরাতন হাড্ডি নিয়ে আসলো, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেন মৃত্যু পরে জীবিত করা হবে, কেমনে করবে যে পুরাতন হাড্ডি? সেই ঘটনা উল্লেখ ওখানে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা মানে আল্লাহকে প্রশ্ন করা, আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, আদরাবালানা মাসালান ওয়া নাসিয়া খালকা, আদরাবালানা মাসালান, আমার বান্দা আমার সামনে উপমা দৃষ্টান্ত উপস্থাপন করছে, ওয়া নাসিয়া খালকা, সে তার নিজের সৃষ্টি ভুলে গেছে, একটু কথা দিলেন। এরপরে আল্লাহ তাআলা আসল উত্তর দিচ্ছেন, কুল ইয়ুহাইয়াল্লাযী আনশাহা আব্বাল মাররা। ওইখানে তো ওয়াহিয়া রামিম, আল্লাহ তাআলা কিভাবে জীবিত করবে? অথচ হাড্ডি পুরাতন হয়ে গেছে, পাউডার হয়ে যায়। ওই লোকটা এই হাড্ডিটাকে প্রথম পাউডার করলো, চাপ দিয়ে ফু দিল, একটা প্রথম ফু দিয়ে একদিক দিয়ে বাতাস ঢুকে আর একদিকে বের হয়ে চলে গেছে। এরপরে পাউডার করলো, পাউডার আর এক ফু উড়িয়ে দিল। এরপরে সে বলল, মাই ইয়ুহাইয়াল্লাযী ওয়াহিয়া রামিম, এই হাড্ডি কে জীবিত করবে যেটা পাউডার হয়ে উড়ে গেছে, পুরাতন হাড্ডি সাদা হয়ে গেছে, পাউডার হয়ে গেছে, এই রামিম। আল্লাহ তার উত্তর দিলেন, কুল, বলুন, ইয়ুহাইয়াল্লাযী আনশাহা আব্বাল মাররা, তোমার এই পুরাতন হাড্ডি সেই মহান সত্তা, মহান জাত, মহান স্রষ্টা আবার পুনর্বার সৃষ্টি করবেন, যিনি তোমাকে প্রথমবার সৃষ্টি করেছিলেন। তোমার এই হাড্ডি এখন তো পাউডার হয়ে এখানে ছড়ানো ছিটানো আছে, তুমি কি চিন্তা করেছো তোমার এই হাড্ডি তৈরি করতে কত উপাদান ব্যবহার করা হয়েছে? ফালিয়ানজুরুল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফীহা হাব্বান ওয়া ইনাবান ওয়া কাদবা ওয়া যাইতুনা ওয়া নখলা ওয়া হাদায়িকা বুলবা ওয়া নাইজিস্তা তারচরা। তোমার এই হাড্ডি তৈরি করতে গিয়ে কক্স বাজারের লবণ, উত্তরবঙ্গের চাল, এরপরে বিভিন্ন জায়গার ডাল, এরপরে কত খোপের মুরগি, এরপরে গরু, ছাগল, হাঁস, মুরগি কত খাইলা, এরপর অস্ট্রেলিয়ার আপেল, এরপরে কাশ্মীর আলু বুখারা, এইভাবে পেস্তা বাদাম খেয়ে সব কিছু খেয়ে খেয়ে তারপরে তোমার হাড্ডি তৈরি হয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর আনাচে কানাচে থেকে বিভিন্ন জায়গার থেকে খাদ্য সংগ্রহ করে তোমার হাড্ডি তৈরি করতে পেরেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পুনর্বার সৃষ্টি করতে পারবেন ইনশাআল্লাহ। বলি ইয়াল্লাযী আনশাহা আব্বাল মাররা। যাই হোক, বলতেছিলাম নামের ব্যাপারে আলোচনা গেছি, আবার আরেকদিকে ঢুকে গেছি, যে মুর্রা নাম রাখলো, এই জন্য দুই নাম্বার কাজ সুন্দর করে নাম রাখা। তিন নাম্বার কাজ, বাচ্চা যখন একটু বড় হলো তখন তাকে আল্লাহর কথা শিক্ষা দেওয়া, তাওহীদ শিক্ষা দেওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দেওয়া, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিক্ষা দেওয়া। এরপরে আরো একটু বড় যখন হলো কোরআন শিক্ষা দেওয়া, তাকে কোরআন পড়া শিক্ষা দেওয়া। এরপরে সাত বছর বয়স হলে নামাজ শিক্ষা দাও, নামাজ পড়া গুরুত্ব দাও। দশ বছর বয়স হলে নামাজ না পড়লে পিটাও। দশ বছর বয়স হলে তাকে ভাই বোনের বিছানা আলাদা করে দাও, এক বিছানায় আর শোয়ানো যাবে না, বিছানা আলাদা করে দিতে হবে, তার জন্য থাকার ব্যবস্থা ভিন্ন করতে হবে। এরপরে যখন আরো বড় হয়ে যাবে তখন একটা সুন্দর বিয়ে লেখাপড়ার ব্যবস্থা করো, এরপরে বিয়ের ব্যবস্থা করো, বিয়ে করা থাকো, বিয়ে করাই বা তাকে সুন্দর একটা ভালো মেয়ে, সৎ চরিত্রবান মেয়ে বিয়ে করাই দাও। এভাবে তোমার দায়িত্ব আছে, আপনি আপনার কোনো দায়িত্ব পালন করবেন না, আর আপনি কেবল করবেন যে সন্তানকার কথা শুনে না, আপনি লাগাইলে নিম গাছ খাইবেন কি আঙ্গুর, নিম গাছ লাগাই খাচ্ছে আঙ্গুর, তো তুমি তো লাগাইলে নিম গাছ, তুমি ছোটবেলার ছেলেকে আদব শিক্ষা দাও নাই, নামাজ শিক্ষা দাও নাই, এমনকি মুসলমানদের কোন স্কুলে ভর্তি করে না, ভর্তি করে খ্রিস্টান স্কুলে, লেখাপড়া ভালো হয়, সকালবেলা মাত্রবে না স্কুল পাঠাও, এরপরে নামাজ উঠায় না, কি জন্য নামাজ পড়লে ছেলে কি হবে, ঘুম হবে ঠিক মতো, স্বাস্থ্য ভেঙে যাবে। তুমি তো সব জায়গায় আল্লাহ বিরুদ্ধে করেছো, আল্লাহ তারা এখন তোমার সন্তানকে ব্যবহার করে দিয়েছেন। এই জন্য আমি এই বিষয়টাকে আরো একটু ক্লিয়ার করার জন্য আজকে আলোচনা করলাম। যদি কিছু আলোচনা গত জুমাতে হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আজমাইন।